وآله وأصحابه وأحبابه وأتباعه وأهل بيته أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا، واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها، كذلك يبين الله لكم الآيات لعلكم تهتدون. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অফুরন্ত রহম ও অনুগ্রহের ফলে রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমাতে আমরা সকলে এই মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছি। সকলে বলি আলহামদুলিল্লাহ, এবং যাবতীয় দরুদ ও সালাত সেই মহানবী শানে যা রেখে যাওয়া পবিত্র আদর্শের আলোকে জীবন গড়ার শপথ নিয়ে আমরা সর্বত্র দিনে হাকের পথ ও তবলিগে নিজেদের জীবনকে উৎসর্গ করেছি সেই মহান নবী, শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাম। রমজান এসেছে মানুষকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, রমজান এসেছে মানুষকে আল্লাহ ভীরুতা শিক্ষা দেওয়ার জন্য, রমাদান এসেছে মানুষকে দুনিয়ার লোভ লালসা থেকে মুক্ত করে আখেরাত মুখী করার জন্য। রমজানের এক মাসের আখেরাত ভিত্তিক প্রশিক্ষণ আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহ ভীরু করবে এই আশা নিয়েই আল্লাহ পাক আমাদের উপরে রমজানের মোবারকের 30টি রোজা ফরজ করেছেন। তাকওয়া কি জিনিস এবং তার ফলে হয় কি, এটা কেন আল্লাহ পাক এত গুরুত্ব দিচ্ছেন, এই বিষয়টি ব্যাখ্যার অপেক্ষা রাখে। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে সৃষ্টিকর্তা বলে কাউকে স্বীকার করে না। নিতান্তই যারা হঠকারী নাস্তিক, হাতে গোনা দু চারজন বাদ দিলে পৃথিবীর প্রায় সকল মানুষ একজন সর্বশক্তিমান সৃষ্টিকর্তায় বিশ্বাসী। যে নামেই ডাকুক না কেন, সবাই নিজেকে ওই মহান শক্তিমানের কাছে দুর্বল বলে বিশ্বাস করে। অন্যদের বিশ্বাস আর মুসলমানদের বিশ্বাসের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। অন্যরা সৃষ্টিকর্তাকে সেরব সৃষ্টিকর্তা হিসেবেই বিশ্বাস করে, শুধু তাই নয়, রুজিদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা হিসেবেও বিশ্বাস করে। আল্লাহ বলেন, وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ قل الحمد لله بل اكثرهم لا يعلمون হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তুমি ওদেরকে জিজ্ঞেস করো আসমান ও জমিন কে সৃষ্টি করেছে, অবশ্যই ওরা বলবে আল্লাহ। তুমি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করো, কিন্তু ওদের অধিকাংশ লোক এর মর্ম বুঝে না। আল্লাহ রাসূলের জামানাতেও আবু লাহাব, আবু সুফিয়ান, আবু জাহাল এরা সবাই আল্লাহকে বিশ্বাস করত, আখেরাতকে বিশ্বাস করত, কাবা ঘরের হেফাজত করত, নবী ইব্রাহিমকে বিশ্বাস করত। এরপরও তাদের কাছে শেষ নবীর আগমন ঘটে, তাদের বিরুদ্ধে কুফর ও ইসলামের সংঘর্ষ ঘটে, বদর, উহুদ, খন্দক সমস্ত যুদ্ধ এদের সঙ্গেই ঘটেছিল। কি কারণ ছিল? তাদের বিশ্বাসের সঙ্গে আমার রসুলের বিশ্বাসের পার্থক্য কি ছিল? তারা মনে করেছিল সৃষ্টিকর্তা, জীবনদাতা, মৃত্যুদাতা এগুলো আমরা মানতে রাজি আছি, কিন্তু তার আইন বা বিধান বা শরীয়ত আমরা মানতে বাধ্য নই। কিভাবে চলব, কিভাবে খাব, কিভাবে পান করব, কিভাবে ব্যবসা করব, কিভাবে বৈষয়িক জীবন পরিচালনা করব, এ দায় দায়িত্ব আমাদের। এখানে আল্লাহ পাকের কিছুই করণীয় নাই। আমার রসুল বলেছিলেন যে না, সকল ব্যাপারে আল্লাহর আনুগত্য করতে হবে, কোন একটি বিষয়কে ছেড়ে দেওয়া যাবে না। এখানেই ছিল মৌলিক পার্থক্য। আমার রসুল যদি শুধুমাত্র কাবা ঘরে দিনের পর দিন তসবিহ তেলাওয়াতে এবং সালাত ও ইবাদতে, সিয়াম ও রোজাতে ব্যয় করতেন, তাহলে আরব বিশ্বে তার কোন শত্রু হতো না। যখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, আল্লাহকে ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য যে সমস্ত ওসিলা তোমরা ধরো, যে সমস্ত মূর্তি বা প্রতিমার পূজা তোমরা করো, যে এগুলির ওসিলায় আমরা আল্লাহর কাছে যাব, এই ওসিলা তলাশ করা যাবে না, সরাসরি তোমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, কানতে হবে, তিনি যে বিধান দিয়েছেন তা মানতে হবে। এখানেই শুরু হল শিরক ও তাওহীদের সংজ্ঞা। আল্লাহকে ভয় করার অর্থ সার্বিক জীবনে আল্লাহর বিধান মেনে চলা। তাকওয়ার অর্থ আল্লাহ ভীরুতা, আর আল্লাহ ভীরুতা আসলেই আল্লাহর বিধান মানাটা সহজ হয়ে যায়। যার মধ্যে আল্লাহ ভীরুতা যত বেশি, তার মধ্যে আল্লাহর বিধান মানার যোগ্যতাও তত বেশি। ইসলামের প্রথম যুগে বিধান নাজিল হয় নাই, শুধু আকিদা নাজিল হয়েছিল। আমরা যে সিয়াম পালন করছি, এ সিয়ামের বিধান নাজিল হয়েছে নবুয়তের পঞ্চদশ বর্ষে, অর্থাৎ রসুলের নবুয়ত যখন 15 বছর হয়ে গেছে তখন গিয়ে এটা নাজিল হয়েছে। আমরা যে জাকাত আদায় করব, এ জাকাতও নাজিল হয়েছে ওই সময়ে, নবী হওয়ার 15 বছর পরে। যে হজ আমরা করি, এ হজের ফরজিয়ত নাজিল হয়েছে আরও পরে। অতএব ইসলামের মূল বিষয়টি হল তাকওয়া, যা হৃদয়ের গভীরতম প্রদেশে অবস্থান করে, যা বাহিরে দেখা যায় না, যার কোন বাহ্যিক প্রকাশ নাই। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। আল্লাহ রসুল বারবার নিজের বুকের দিকে অঙ্গুলি সংকেত করে বলছেন, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আল্লাযীহা ফিস সুদূর। আল্লাহ পাক তোমাদের পোশাকের দিকে তাকান না, তোমাদের দেহ স্বাস্থ্যের সৌন্দর্যের দিকে তিনি তাকান না, তিনি তোমাদের মাল সম্পদের দিকে তাকান না, তিনি তাকান তোমাদের হৃদয়ের দিকে, যা লুকিয়ে আছে তোমাদের দেহপিঞ্জরের মধ্যে। ওই হৃদয়ের গভীরতম প্রদেশে যখন আল্লাহ ভীরুতার বীজ প্রথিত হবে, বপিত হবে, তখন সেই বীজ থেকে যে গাছপালা জন্মাবে সেগুলো নিঃসন্দেহে তাকওয়ার গাছ হবে, আল্লাহর ভীরুতা গাছ হবে। আপনার প্রতিটি কাজে প্রতিটি কথায় আল্লাহর ভীরুতা প্রকাশ পাবে। এই আল্লাহর ভীরুতা যদি থাকে তাহলে আপনার নিজের জীবনে যেমন শান্তি আসবে, আপনার পারিবারিক জীবনে, আপনার বৈষয়িক জীবনে আপনার শান্তি আসবে, পুরা সমাজ তাকওয়ার সমাজে পরিণত হয়ে যাবে। সেখানে থাকবে না পশুত্বের হাহাকার, থাকবে না শয়তানিয়তের হানাহানি, থাকবে না মানুষ এবং পশুর সঙ্গে প্রতিনিয়ত দ্বন্দ্ব এবং সংঘাত। কার্ল মার্ক্সের ডায়ালেকটিক মেথড, দ্বন্দ্ববাদের সমষ্টি, সেখানে গিয়ে তিনি থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথিসিস বলে যে ব্যাখ্যা দিয়েছেন, মূলত সেটা শয়তানিয়তের মুলুকিয়তের সংঘাত ছাড়া কিছুই নয়। আর মুলুকিয়ত অগ্রাধিকার পায় তখনই যখনই মানুষের মধ্যে ওয়াহদানিয়ত এবং তাকওয়ার বীজ বপিত হয়। যে মানুষের অন্তরে আল্লাহ ভীরুতা নাই, যে মানুষের অন্তরে আল্লাহ ভীতি নাই, সেই মানুষ মূলত শয়তানের গোলাম। রসুল যে বছর জন্মগ্রহণ করেন সেই বছরে মক্কার পার্শ্ববর্তী ইয়ামনে এক অবিস্মরণীয় ঘটনা ঘটে যায়। পরপর দুটি ঘটনা, একটা ইয়ামনে ঘটে, একটা মক্কায় ঘটে। ইয়ামনের শাসক ছিলেন ইহুদি জুনওয়াস, ইহুদি বাদশাহ ইউসুফ জুনওয়াস শুনলেন যে তার প্রজাদের মধ্যে একটা তরুণ যুবকের দাওয়াতে কিছু মানুষ তৌহিদ গ্রহণ করেছে, ঈসাকে নবী হিসেবে গ্রহণ করেছে, আল্লাহকে এক আল্লাহ হিসেবে বরণ করেছে। ইহুদি ইউসুফ জুনওয়াস এটাকে বরদাস্ত করতে পারলেন না, নির্দেশ দিলেন ওই ছেলেকে ধরে নিয়ে আসো। ছেলে দরবারে আসার পরে তাকে জিজ্ঞেস করা হল, আমাদের এই রাষ্ট্রে যে ধর্ম চলছে তুমি তার বিরুদ্ধে করছো কেন? ছেলে বলল, আমি কিছুই জানি না, আমার একজন ওস্তাদ আছে। কে তিনি? রাস্তায় বসে থাকা একজন বৃদ্ধ রাহেব পাদ্রী। তিনি রাস্তায় বসে থাকেন, যাতায়াতের পথে যে সমস্ত মানুষ তিনি পান সবাইকে দিনে হকের দাওয়াত দিয়ে থাকেন, সেই দাওয়াত পেয়ে এই ছেলেটি মুসলমান হয়েছে। ওই বৃদ্ধকে ধরে আনা হল। বৃদ্ধ বলছে, আমাকে আপনি ধরে এনেছেন, আমার তো কোনো অপরাধ নাই। হ্যাঁ, মহা অপরাধ তুমি করেছ, আমার ইহুদি ধর্মের বিরুদ্ধে তুমি নাসারা ধর্ম চালু করছো, এটাই তোমার অপরাধ। বৃদ্ধ বললেন, ইহুদি ধর্মের পরেই তো নাসারা ধর্ম এসেছে আল্লাহর পক্ষ থেকে, অথবা এখন সারা বিশ্বে ইসাই দিন চলবে, এখন তো মুসাই দিন চলবে না। এই হক কথা কেউ বরদাস্ত করতে পারে কি? কেউ পারে না। বাদশাহ ইউসুফ জুনওয়াস পরে শুনলেন তার একজন মন্ত্রী ওই বাচ্চার অনুসারী হয়ে গেছে। ধরলেন কিভাবে? মন্ত্রী ছিল অন্ধ, রাস্তায় যাওয়া আসার পথে ওই বালকের কাছে একদিন তিনি বললেন, তুমি নাকি বহু কিছু কেরামত জানো, তোমার দ্বারা অনেকের অনেক উপকার হচ্ছে, তুমি কি আমাকে একটু উপকার করতে পারো? বললো, কি? বলে, আমি অন্ধ হয়ে গেছি, বহু ঔষধ খেয়েছি, চোখ ভালো হচ্ছে না, তুমি কি আমার একটু উপকার করতে পারো? ছেলেটি বলল, আমার কোনো ক্ষমতা নেই, আমি আল্লাহ পাকের নামে দোয়া পড়ি, আল্লাহ পাক মেহরবানি করে যদি আপনাকে ক্ষমা করেন, তিনি রোগের আরোগ্যদাতা, মানুষের কোনো ক্ষমতা নাই, যদি আপনি আল্লাহর উপরে ইমান আনেন তাহলে আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। মন্ত্রী বলল, কি বলতে হবে? বলে, কিছুই না, আপনি বলবেন আমান্না বিল্লাহ, আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলাম। মন্ত্রী অত্যন্ত আগ্রহের সঙ্গে আমান্না বিল্লাহ বললেন। এরপর ওই বালকটি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তোমার এই বান্দা কঠিন রোগে আক্রান্ত, তুমি তাকে শেফায় কুল্লি দান করো। বাচ্চা দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল, ওই মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী পরের দিন যখন রাজদরবারে গিয়েছে, রাজা তাকে জিজ্ঞেস করল, তুমি তো গতকালকে অন্ধ ছিলে, আজকে চোখ ভালো হলে কেমন করে? প্রথমে বলতে চায়নি, পরে বাধ্য হয়ে বলেছে মার খাওয়ার পরে, ধরুন রিমান্ডে নেওয়ার পরে বলেছে আমাকে একটা ছোট্ট বালক দোয়া করেছে, তার ভিত্তিতে এটা আমার হয়েছে, তুমি আর কিছু করেছ? তোমার বাধ্য হয়ে বলেই ফেলেছে আমি ওই বালকের দিন গ্রহণ করেছি। আর ওই বালকের ওস্তাদ হচ্ছে ওই বৃদ্ধ মূল পাদ্রি যিনি। অবশেষে রাজার হুকুমে ওই বৃদ্ধকে এবং মন্ত্রীকে জীবন্ত করাতে চিরে দুটুকরা করে ফেলা হল। এরপরে ওই বালককে হত্যা করা হবে, বালককে ধরে আনা হলো মারার জন্য, কিন্তু কোনোটাতেই কাজ হয় না, কোনো কৌশলে ফায়দা দেয় না। অবশেষে বাদশাহ তার জাল্লাদকে বললেন যে কোনো কৌশলকে মারতে হবে, তোমরা চেষ্টা করো। বহু কৌশল করা হলো, সাগরের বুকে নিয়ে নৌকা থেকে ফেলে দেওয়া হলো যাতে ডুবে মরে যায় বা কামড় কুমড়ে খেয়ে ফেলে দেয়। ছেলে শুধু দোয়া করলে আল্লাহুম্মা আফনিহিম, হে আল্লাহ তুমি আমাকে এদের হাত থেকে বাঁচাও। ছেলের এই ছোট্ট দোয়া আল্লাহ কবুল করলেন। রাজার জাল্লাদরা কিছুই করতে পারল না। এবার নিয়ে গেল পাহাড়ের মাথায়, সেখান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে বাচ্চাটি যাতে একবারে তসনস হয়ে যায়, দেহের কোন রক্ত মাংস শব্দ টুকরা টুকরা হয়ে যায়। সে চিন্তা করে পাহাড় থেকে তাকে ছুঁড়ে ফেলে দেবে। বাচ্চা আবার দোয়া করল আল্লাহুম্মা আকফিনিহিম, আল্লাহ তুমি আমাদেরকে এদের হাত থেকে বাঁচাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা এসে বাচ্চাকে ধরে ফেললো, কিছুই হল। বাচ্চা তো অস্থির হয়ে পড়ল যে কে মারা যাচ্ছে না, আর এই বেঁচে থাকলে সমস্ত লোক মুসলমান হয়ে যাবে। ইতিমধ্যে হাজার হাজার লোক জমা হয়ে গেছে, দৃশ্য দেখছে, সবারই চোখে পানি, কিছুই করেন ছোট্ট একটা মাসুম বাচ্চা, তাকে বাচ্চা এইভাবে বিনা অপরাধে মেরে ফেলছে। যত বড় পাষাণ হৃদয় মানুষ হোক না কেন, এটা কি কেউ সহ্য করতে পারে? অবশেষে হাজার হাজার লোক জমা হয়ে গেলে বাচ্চাটি বলল, হে বাচ্চা আপনি আমাকে কখনোই হত্যা করতে পারবেন না, আপনার কোনো ক্ষমতা এখানে কাজে লাগবে না, আমি যে আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী, আল্লাহর সঙ্গে আপনি পারবেন না। যদি সত্যি সত্যি আপনি আমাকে মারতে চান তাহলে আমি যে কথা বলবো সেই কথা আপনাকে বলতে হবে, তবে আপনি আমাকে মারতে পারবেন। বাদশাহ তার রাজত্বের স্বার্থকে বড় করে দেখল, তার ধর্মের স্বার্থকে বড় করে দেখল, তার প্রেস্টিজ ইস্যুকেই বড় করে দেখল, যে কোনো মূল্যকে মারতেই হবে এটাই বাদশাহর সিদ্ধান্ত। অবশেষে বাদশাহ ইউসুফ জুনওয়াজ বলেই ফেললেন, হ্যাঁ তুমি যা বলবে তাই শুনব, তাহলে আপনি বলুন আমান্না বিরব্বি হাযাল গোলাম, আমি ইমান আনলাম বিসমে রব্বি হাযাল গোলাম, এই ছেলের রবের নামে আমি তীর ছুড়লাম, এটা বলেন তাহলে আমি মরব, তার আগে নয়। বাদশাহ বাধ্য হয়ে তাই বললেন, বাচ্চাটা মরে গেল ওখানেই। সঙ্গে সঙ্গে বিশ হাজার মানুষ ওইখানে একসঙ্গে কলমে পড়ে মুসলমান হয়ে গেল। বাচ্চা চেয়েছিল তাকে হত্যা করে সবাইকে বুঝিয়ে দিতে যে আমার শক্তি বেশি, আমার উপরে কেউ নাই, কিন্তু সঙ্গে সঙ্গে তার প্রজা সাধারণ হাজার হাজার মানুষ ওই বাচ্চার অনুসারে হয়ে যাবে, এটা বাচ্চা কল্পনাই করে নাই। বাচ্চা হুকুম দিল যারা মুসলমান হয়েছে সবাইকে প্রজ্বলিত আগুনে পুড়িয়ে জীবন্ত মেরে ফেলে দিতে হবে। বহু গর্ত খোদাই করা হল, একটা দুটা নয়, শত শত গর্ত খোদাই করে সেখানে সৈন্য সামন্ত লাগিয়ে তাদেরকে মেরে ফেলার ব্যবস্থা করা হল। তো ফিরে এসেছে যে একদিনে গর্তগুলিতে বিশ হাজার জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়। একজন মহিলার কোলে ছিল ছোট বাচ্চা, মহিলা বাচ্চা সহ আগুনে ঝাঁপ দিবে, কোন মা কি বাচ্চাকে মারতে পারে? মা নিজের জীবন দিবে, বাচ্চাকে মারতে পারে না। তাই মা ইতস্তত করছে, আমি আগুনে ঝাঁপ দেব কিনা। বাচ্চার মুখে আল্লাহ কথা ফুটিয়ে দিলেন যে মা তুমি দুঃখ করছো কেন, তুমি তো আল্লাহর জন্য মরছো, চলো তুমি আর আমি একত্রে জান্নাতে চলে যাই। সুবহানাল্লাহ, এগুলো শুনলে ইতিহাস সাক্ষ্য দেয়, মানুষ পাগল হয়ে যায় এগুলো দেখলে। বাচ্চা সহ মা চলে গেল দুনিয়ার থেকে, এই ঘটনা যখন ঘটে তখন আল্লাহ রসুল জন্মগ্রহণ করেন নাই, রসুলের জন্মের 40 বছর পূর্বে এই ঘটনা ঘটল। এবার রসুল এলেন নবুয়ত নিয়ে মক্কার মানুষের সামনে, তিনি ইসলামের প্রচার প্রসার শুরু করলেন। তার বিরুদ্ধে শুরু হল অত্যাচার ও নির্যাতনের স্টিম রোলা, একাই দাওয়াত দিচ্ছেন, গোপনে গোপনে কেউ জানতে পারছে না, শুধুমাত্র তাকওয়ার দাওয়াত দিচ্ছেন, শুধুমাত্র তৌহিদের দাওয়াত দিচ্ছেন, শুধুমাত্র আল্লাহ ভীতির দাওয়াত দিচ্ছেন, অন্য কোন কিছুই তার সামনে তখন ছিল না, কোন বিধান পালনের নির্দেশ তিনি দিচ্ছেন না। এই দাওয়াত যখন শুরু হয়ে গেল, 3 বছর কিছুই বলেন এই মুশরিকরা, তারা ভেবেছিল এটি স্রেফ একটি ধর্মীয় দাওয়াত। পরে যখন দেখলো যে দলে দলে মানুষ তার সাথী হয়ে যাচ্ছে, মানুষ মূর্তি পূজা ছেড়ে কাবায় গিয়ে সালাত আদায় করছে, মূর্তি পূজা করার জন্য যে নজর নিয়াজ দেয় মানুষ তার পরিমাণ কমে যাচ্ছে, তখনই আবু জাহল, আবু লাহাব, আবু সুফিয়ানের টনক নড়ল, সব সর্বনাশ, মোহাম্মদ কি শুরু করল, আমাদের দলের লোক ভারী হচ্ছে না বরং কমে যাচ্ছে, আমাদের আয় রোজগার কমে যাচ্ছে। তখন তারা সিদ্ধান্ত নিল যে মোহাম্মদকে ঠেকাতে হবে। শুরু হল একে একে জুলুম ও সিতমের দীর্ঘ ইতিহাস। আল্লাহর রসুল তখন মাঝে মধ্যে ভেঙে পড়তেন যে আমার দুনিয়াতে সাহায্য করার কেউ নাই, মায়ের গর্ভে যখন 6 মাস তখন আমি পিতৃহারা হয়েছি, জীবনে বাপের চেহারা দেখি নাই, 6 বছর বয়সে মাকে হারিয়েছি, তার আগে ছিলাম দুধ মায়ের কোলে, নিজের মায়ের মাতৃস্নেহ আমি পাই নাই, এরপরে এলাম বৃদ্ধ দাদার কাছে, 82 বছরের বৃদ্ধ দাদা আমাকে স্নেহ করেছেন, লালন পালন করেছেন, কিছুদিনের মধ্যে তিনিও মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, অবশেষে চাচা আবু তালেবের স্নেহে আমি মানুষ হয়েছি, আমার নিজের কিছুই নাই দুনিয়াতে, এরপরও মানুষ আমাকে গালিগালাজ করছে, মানুষের কোন ক্ষতি আমি করি নাই, কেন মানুষ আমাকে মারে। উনি রাস্তায় চলছেন, আবু সুফিয়ান ছোট ছোট বাচ্চা লেলিয়ে দিয়েছে, পিছন থেকে তাকে ঢিল মারে, পাথর মারে, লাঠি দিয়ে মারে, দেহটা রক্তাক্ত হয়ে যায়, উনি কিছুই বলতে পারেন না। একদিন দাঁড়িয়ে আছেন, আবু জাহাল দূর থেকে পাথর মেরে মাথায় মেরেছে, মাথা ফেটে ফিনকিতে রক্ত বেরিয়ে গেছে, উনি কিছুই বলতে পারছেন না, তাকে সাহায্য করার কেউ নাই। এই যখন অবস্থা, আল্লাহ পাক তখন এই সূরা বুরুজ নাজিল করেন এবং এই আয়াতগুলি নাজিল করে তাকে সান্ত্বনা দেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুঃখ করো না, তোমার পিছনে 40 বছর আগে 20,000 মানুষ জীবন দিয়েছে স্রেফ আল্লাহকে ভালোবাসার কারণে, স্রেফ আল্লাহর প্রতি আনুগত্যশীলতার কারণে, স্রেফ তাকওয়ার কারণে, তুমি কেন পারবে না, তুমি কেন ব্যর্থ হবে। সেদিন যদি ওই ছোট্ট বালককে আমি সাহায্য করতে পারি, তাহলে আজকে তোমাকেও আমি সাহায্য করব, তুমি ভীত হয়েও না, চিন্তান্বিত হয়েও না, সন্ত্রস্ত হয়েও না। রসুল সান্ত্বনা পেলেন, হঠাৎ করে দেখলেন হামজার মতন মানুষ, ওমরের মতো মানুষ, যারা আরবের শ্রেষ্ঠ বীর, তারা মুসলমান হয়ে গেলেন, এটাই কি আল্লাহ রহমত নয়? কে জানে যে ওমর আসছে তাকে মারার জন্য, রাস্তায় একজন বলল, হে ওমর তুমি যাচ্ছ কোথায়, যাচ্ছি এই ভণ্ড রসুলকে বলো তো সাবেই, মানে বিধর্মী, যেমন আমাদেরকে অনেকে লামুজাবি বলে, রসুলকে বলা হতো তখন সাবেই, বিধর্মী, আর এই মূর্তি পূজারী মোশরেকরা হলো ধার্মিক, বলে এই সাহাবীটাকে আজকে খতম করে দেওয়ার জন্য যাচ্ছি। লোকটি বললেন, হে উমার, সাহাবী মুহাম্মদকে হত্যা করার আগে তোমার নিজের বোন ভগ্নীপতিকে আগে সোজা করো। সে কি? তোমার বোন ভগ্নীপতি ওই মুহাম্মদের অনুসারী হয়ে গেছে। দিক পরিবর্তন হল, মুহাম্মদের বাড়ির দিকে না আসে চলে গেল বোনের বাড়ির দিকে। বোনকে যে এমন জোরে মার শুরু করল যে বোনের মুখ ফেটে রক্ত বেরিয়ে গেল। ওমর যে পিতার সন্তান, বোন তো সেই পিতারই মেয়ে। ভাইয়ের হাতে মার খেয়ে বোন সিংহের গর্জনে গর্জে উঠল যে সাবধান ওমর, তুমি আমাকে মেরেছ, আমার স্বামীকে মারছ, তোমার মায়ের আর বরদাস্ত করা হবে না, সাবধান হয়ে যাও। বোনের কাছে ধমক খেয়ে ওমরের সাহসী হৃদয়ে হঠাৎ করে দুর্বল হয়ে গেল। বলছে, রে ফাতেমা, তুই কি পড়ছিলি রে, আমাকে শোনাতে পারিস? ফাতেমা বলল, না, তোমার মতো দুরাচার মুশরিককে আমি পবিত্র কালামে পাক শোনাতে পারি না, যাও গোসল করো, উজু করো। একটু আগেই যে বোন ছিল নির্যাতিতা, এখন সে বোন হলেন হুকুমদাতা। অমর কচি শিশুর মতো যে গোসল করলেন, উজু করলেন, চলে এলেন ঘরের মধ্যে। এইবারে দেখো আমি কি বলছিলাম, সুরে তহা প্রথম পৃষ্ঠা। তখন তো এবং আস্ত কোরআন তো পাওয়া যেত না, একটা পৃষ্ঠা নিয়ে সবাই মুখস্থ করত। অমর পড়তে শুরু করলেন, বিসমিল্লাহ রহমান রহিম, তহা মান সাল্লা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইখশা তানজীলা মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। অমর তো অত্যন্ত বিদ্বান মানুষ ছিলেন, পড়ছেন আর ভিতরে ভিতরে তার বিদ্যান প্রভা, যে প্রতিভা জেগে উঠছে, এ কি, এ কোন বলাগাত, এ কোন অলঙ্কার, এ কোন ফাসাহাত, এ কোন বিশুদ্ধ ভাষিতা, এ তো কখনই আমরা বলতে পারি না, এত চমৎকার, এটা পদ্যও নয় গদ্যও নয়, অথচ গদ্য প্রতি লাইনের শেষে মিল আছে, এটা কেমন জিনিস, এ তো কোন মানুষের কালাম হতে পারে না। বাস ওমরের হৃদয়ের মধ্যে আমূল পরিবর্তন হয়ে গেল। বললো, ফাতেমা, চল তো তোর নবীর কাছে। তখন ওই খাটের তলে পালিয়েছিলেন ফাতেমা এবং তার স্বামীকে শিক্ষাদাতা রসুলের একজন সাহাবি, তখন খাটের তলতে বেরিয়ে চলে আসছে। আসসালামু আলাইকুম ইয়া ওমর। বলে, কে তুমি? বলে, আমি তোমার রসুলের একজন সাহাবি। তুমি কি জানো আমার রসুল কোথায় আছে? আমি সন্ধান দিতে পারি, তোমার বোন সন্ধান দিতে পারে না, চলো আমার সঙ্গে। নিয়ে গেলেন যায়েদ বিন আরকামের গৃহে। দূর থেকে দেখছেন ওমর আসছে উলঙ্গ তরবারি হাতে। আবু বকর বললেন, হে রসুল, ওমর আসছে সশস্ত্র অবস্থায়, মতলব ভালো নয়, আমরা কি প্রস্তুতি নেব? রসুল বললেন, থামো, কারণ আগের দিন তিনি আল্লাহকে দোয়া করেছিলেন, সে দোয়া আল্লাহ কবুল করেছেন। ওমর এসে বলছেন, হে মুহাম্মদ, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলাম, এসেছিলাম তোমাকে মারার জন্য, এখন আর মারতে আসে না, এসেছি ইসলাম কবুল করতে, আমাকে তুমি মুসলমান করে নাও। সমস্ত সাহাবীর একসঙ্গে বলে উঠলেন, আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। ওই যে নির্যাতনের ফলাফল, রসুল সবর করেছেন, আল্লাহ কবুল করেছেন। ওমর বললেন, আমি ঘরে বসে থাকতে আসি নাই, আমি জানিয়ে দিতে চাই যে আমি মুসলমান হয়েছি। সোজা চলে গেল আবু জেহেলের বাড়িতে, বিরোধী দলের নেতার বাড়িতে চলে গেলেন, দরজা নক করছেন। আবু জাহাল বেরিয়ে আসলেন। ওমর বললেন, হে আবু জাহাল, শুনে রাখো, আমি এইমাত্র মুসলমান হয়ে মুহাম্মদের কাছ থেকে আসলাম। আবু জাহাল খেপে অস্থির দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। এইভাবে শুরু হলো খেলা। হামজা রসুলের চাচা, ওই একই সালে ওমরের কয়েকদিন আগে উনিও মুসলমান হয়ে গেলেন। কি কারণ? ছোট্ট একটা কারণ, রসুলকে মেরেছে পাথর, রসুলের ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। দূর থেকে একজন মহিলার দৃশ্য দেখেছেন, ওই মহিলার অন্তর কেঁদে উঠেছে, হায়রে আল আমিন, নিরীহ একটা মানুষ, নিরপরাধ একটা মানুষ কোন অপরাধ করে নাই, তাকে মারছে, ওই মহিলা সহ্য করতে পারে নাই। এমন সময় হামজা ওই হরিণ শিকার করে বন থেকে আসতেছিলেন সশস্ত্র অবস্থায়, খুব বীর, উনি নাম করা বীর। ওই হামজাকে কাছে পেয়ে ওই মহিলা বলছে, হে হামজা, তুমি না বনু হাশিমের ছেলে, তুমি না মোহাম্মদের চাচা, আজ তোমার ভাতিজা মোহাম্মদকে মারলো ওরা, আবু জেহেল মারলো, মাথা ফেটে রক্ত বেরিয়ে গেল, অসহায় তার কেউ নেই দুনিয়াতে? তুমি কি মরেছ? তুমি না তার চাচা? এই মহিলার কথা শুনে হামজা আগুন হয়ে গেল, কে আমার ভাতিজাকে মেরেছে? বাস আর কিচ্ছু লাগেনি, চলে গেল সোজা এক কাবা ঘরে। সেখান থেকে গেল আবু জেহেলের সামনে, মারলে এক ধমকির এক থাপ্পড় আবু জেহেলের মুখের পরে, তুই না তুই না সর্দার, তুই আমার ভাতিজার গায়ে যদি সামনে কখন হাত দিস তোরকে কচুকাটা করে ফেলে দেবো। আবু জেহেল হামজা ওখানেই মুসলমান হয়ে গেলেন। এমনি একটা একটা ঘটনা দিয়ে রসুলের সাথেই বাড়তে লাগলো। কিসের বরকত? তাকওয়ার বরকত, আল্লাহর উপরে আনুগত্যশীলতার বরকত, আল্লাহর উপরে ভরসা করার বরকত। আল্লাহ পরীক্ষা করছেন আমার মুহাম্মদ আমার উপরে ভরসা করে না আর কার উপরে ভরসা করে। দুনিয়ার কোন শক্তির উপরে মানুষ যখন ভরসা করবে আল্লাহ তাকে ভুলে যাবেন, ওই শক্তির উপরে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। বৃহৎ শক্তির উপরে ভরসা করে মানুষ কখনোই নিজেকে সামনে এগিয়ে নিতে পারে না। সবসময় আল্লাহর উপরে ভরসা করলেই, আল্লাহকে ভয় করলেই তখন আল্লাহ খুশি হয়ে যাবতীয় ভীতি থেকে আপনাকে মুক্ত করবেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে দুনিয়ার কোন শক্তিকে সে ভয় পায় না। বহু ইতিহাস রয়েছে, একটু আগেই তো শুনলেন 20,000 মানুষের মধ্যে একজনের কি মনে একটু ধাক্কা দেয় নাই যে আমি বাচ্চার কি হাত পা ধরে মাস্টার চেয়ে নি তাহলে আমি মুক্তি পাবো? কই তারা তো একবার তোয়াক্কা করে নাই। বিগত যুগে বহু ঘটনা এমন ঘটে গেছে, আমার রসুলের যুগের ঘটনাগুলি আরো বেশি মর্মান্তিক। আজকের যুগেও যদি পৃথিবীর বুকে আবারও তাকওয়া ফিরে আসে, আবারও ইমান ফিরে আসে, আবারও আল্লাহ ভীরুতা ফিরে আসে, মুসলমানকে ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। রমজানুল মোবারক আমাদেরকে ওই তাকওয়ারই প্রশিক্ষণ দেয় যে তোমরা আল্লাহর কাছে সারেন্ডার করো, মানুষের কাছে নয়। সারা পৃথিবীতে চলছে সার্বভৌমত্ব চিন্তায়ের মহড়া, মানুষ মানুষের দাসত্ব করছে। অথচ আল্লাহ বলেছিলেন তোমরা আমার দাসত্ব করো। শুধু মুখে কলমা পড়ার নাম ইসলাম নয়, বাস্তব জগতে ব্যবহারিক জীবনে আল্লাহ দাসত্ব করাকেই মূলত তৌহিদ বলা হয়। আর সেই দাসত্ব করতে গেলে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, এবং আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ যে আপনাকে মৃত্যু দান করবেন, আল্লাহ যে আপনাকে রুজি দান করেন, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে মনে প্রাণে, শুধুমাত্র মুখে স্বীকার করলে হবে না। আপনি কি কখনো ভেবেছেন আপনার দেহ পিঞ্জরের রুহটা কিভাবে এলো? জীবনে কি কখনো রুহের চেহারা দেখেছেন? এই রুহকে কেন্দ্র করে আপনার দেহটা গড়ে উঠেছে, আবার এই রুহটা দুনিয়া থেকে যখন চলে যাবে আপনার দেহটা লাশ হয়ে পড়ে থাকবে, পোকায় খাবে, আপনার সন্তানরা ওটাকে নিয়ে তাড়াতাড়ি কবরস্থ করবে, আপনি পোকার খোরাক হবেন, রুহ কিন্তু বেঁচেই থাকবে। রুহ চলে যাবে আল্লাহ পাকের আরশের নিচে, ভাই ইল্লিনে নয় সিজ্জিন, এই রুহ থেকে আবার দেহ গড়বে কিয়ামতের দিন, সেদিন আপনাকে আল্লাহ পাকের সব হিসাবে জানাতে হবে। তাহলে এই দুনিয়াতে যিনি রুহ এনেছেন পাঠিয়েছেন, যিনি দুনিয়াতে আমাকে লালন পালন করেছেন, যিনি আবার রুহটাকে সামনে রেখে আমার দেহ গড়বেন এবং আমার হিসাব নিকাশ করবেন, এই বিশ্বাস যদি আপনার আমার মধ্যে দৃঢ়ভাবে থাকে, তাহলে কি আপনি অন্যায় করতে পারেন, দুর্নীতি করতে পারেন, মানুষ মারতে পারেন, মানুষের ক্ষতি করতে পারেন? ইনশাআল্লাহ পারবেন না। তাই যত বেশি বেশি আল্লাহ ভীরুতা সৃষ্টি হবে, যত বেশি বেশি তাকওয়া সৃষ্টি হবে, তত বেশি বেশি মানুষ সব সাহসী হবে, মানুষের জীবন শান্তিময় হবে, মানুষের জীবনের সমস্ত যাবতীয় মানে অধঃপতনের মূল কারণই হচ্ছে দুনিয়ার লোভ। যার মধ্যে দুনিয়ার লোভ যত বেশি সে তত বেশি শয়তানের তাবেদার, যাই বসে শয়তানের তাবেদার হবে সে তত বেশি আল্লাহ থেকে দূরে সরে যাবে, আল্লাহর গজবের শিকার হবে, আল্লাহর সঙ্গে পাল্লা করে দুনিয়াকে টিকে থাকতে পারেনি। আল্লাহ বলছেন ওয়ালাউ আমিনা আহলুল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ولكن كذبوا فاخذناهم بما كانوا يكسبون দুনিয়ার মানুষ যদি আল্লাহর উপরে ঈমান আনতো, বিশ্বাস স্থাপন করত এবং সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করত, তাহলে আমি আল্লাহ বলছি তাদের উপরে আসমান এবং জমিন থেকে যাবতীয় বরকত আমি খুলে দিতাম, বরকতের সমস্ত দুয়ার আমি খুলে দিতাম। ولكن كذبوا কিন্তু মানুষ মুখে স্বীকার করলো আসলেই ওরা আমাকে মিথ্যা মনে করে, فاخذناهم بما كانوا يكسبون ফলে ওরা যে অপকর্ম করে তার বিনিময়ে আমি তাদেরকে দুনিয়াতে গ্রেফতার করি মানুষকে ভেবেছে যে আমি তাদেরকে যেকোনো সময় এই রাত্রে ঘুমন্ত অবস্থায় পাকড়াও করব না, আমি কি তাদেরকে দিনের বেলায় খেলাধুলা করা অবস্থায় পাকড়াও করব না। মানুষকে নিশ্চিন্ত হয়ে গেছে, আল্লাহর কৌশল থেকে তারা নিশ্চিন্ত হয় তারা কারা, তারা খাসিরুন, ক্ষতিগ্রস্ত লোক যারা তারাই, আল্লাহর সঙ্গে যারাই পাল্লা করেছে পৃথিবীতে তারাই ধ্বংস হয়ে গেছে। ফেরাউন ধ্বংস হয়নি, নমরুদ ধ্বংস হয়নি। আর কি প্রমাণ আপনারা দেখতে চান, বিবেককে জিজ্ঞেস করুন, বিবেক আপনাকে বলে দেবে এই যুগেও আপনার চোখের সামনে কারা ধ্বংস হচ্ছে। আল্লাহর বান্দাদের উপরে হামলা করলে আল্লাহ এই বান্দাদের পক্ষে তাদের বিরুদ্ধে নিজেই এগিয়ে আসেন, কারোর প্রয়োজন হয় না। শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করেই বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন চলছে। কোরআন এবং হাদিস হল আল্লাহ প্রেরিত ঐশী বিধান, এটা কোন মানুষের বানোয়াট কল্পনা নয়, এটা কোন জাতীয় সংসদের শাসন পদ্ধতি নয়, এটা কোন জাতিসংঘের কোন শাসন বিধান নয়, এটা আল্লাহ প্রেরিত লৌহে মাহফুজ থেকে, আল্লাহর আরশ থেকে দুনিয়া নেমে এসেছে কোরআন এবং সহি হাদিস। এই মহা পবিত্র বিধানকে যারা বাংলার জমিনে প্রতিষ্ঠা দান করার জন্য জান মাল কোরবানি করে এগিয়ে চলেছে সেরেফ আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ কি তাদের সাহায্য করবেন না? ইনশাআল্লাহ করবেন। আমাদের ভরসা যদি দুর্বল হয়ে যায় আল্লাহ আমাদের থেকে দূরে সরে যাবেন, আমাদের তাকওয়া যদি দুর্বল হয়ে যায় আল্লাহ দূরে চলে যাবেন। আল্লাহ ঠিক আছে তোমার দলবল বেশি, দলবল দিয়ে তুমি লড়াই করো, আমার দরকার নাই, দলের তক্কা করি না, অস্ত্র শস্ত্রের তক্কা করি না, টাকা পয়সার কোন তক্কা করি না, সিরেফ আল্লাহ সাহায্য চাই। এই কথা যারা বলতে পারবে তাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, তাদের জন্য দুনিয়ায় বিজয় অপেক্ষা করছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আল্লাহ আমাদের প্রভু আল্লাহ, অতঃপর এই কথার উপরে দৃঢ় থাকে, তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা, আমি তাদের উপরে ফেরেশতা নাজিল করি। বডিগার্ড দরকার নাই, দেহরক্ষীর প্রয়োজন নাই, আমাদের দেহরক্ষী স্বয়ং ফেরেশতা, আর কার প্রয়োজন আছে? রসুল হেঁটেছেন ময়দানে, ধ্যানীভাবে ফেরেশতা মারতে চেষ্টা করেছে ওদের ময়দানে, মারতে পারে নাই, মারতে চেষ্টা করেছে তয়েফের ময়দানে, মারতে পারে নাই, অসংখ্য মুসলমান এমনি করে বেঁচে গেছে অলৌকিক ভাবে। আব্বাদ ইবনে বিশর রাতের বেলায় চৌকি দিচ্ছেন যুদ্ধী বাহিনীকে, তাকে পাহারাদার নিযুক্ত করা হয়েছে, উনি পাহারা দিবেন কি, সালাত আদায় দাঁড়িয়ে গেছেন, শত্রুরা এসে ওনাকে দেখে নড়াচড়া করছে না, দেখে পিছন থেকে তীর মেরেছে, একটা দুটা তিনটা তীর মেরেছে, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে, উনি তখন সুরা পড়ছেন কোরআনের এমন নিবিষ্ট মনে যে তীর মারল, কষ্ট হলো, ব্যথা লাগলো, কোন হুঁশ তার নাই। অবশেষে ওই শত্রু দূরে চলে গেছে, সালাম ফেরানোর পরে পাশে শুয়ে আছেন মুসআব ইবনে উমাইর, বলছেন কি হে, আমার সারা গায়ে রক্ত ভিজে গেছে, কি ব্যাপার স্যাপার, কি তুমি আমাকে ডাকনি কেন? বলে হে বন্ধু, ডাকবো কি, এমন কোরআনের এমন একটা সুরা আমি পড়ছিলাম যে আমার যদি ওই সময় এই সমস্ত নিয়ে তীর টানাটানি রক্ত সাফ করানি ব্যস্ত হয়ে পড়ি, আমার কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। আমি চাচ্ছিলাম সালাত অবস্থায়, কোরআন পাঠরত অবস্থায় আমি যদি দুনিয়া থেকে বিদায় হতে পারতাম, সোজা জান্নাতে চলে যেতে পারতাম। সুবহানাল্লাহ, এই তো মুসলমান, এই ঈমান কোথা, কিসের ভয়? ইন্দিরা গান্ধীকে কে দেহরক্ষে বাঁচাতে পেরেছে না মেরেছিল? রাজীব গান্ধীকে কেউ বাঁচাতে পেরেছিল? আমাদের ঢাকাতে যে ঘটনা ঘটেছে আপনারা জানেন না, কেউ তাকে বাঁচাতে পেরেছে? মানুষকে বাঁচায় সিরেফ আল্লাহ। অতএব আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে আল্লাহ ভীতি বজায় রেখে প্রতি পদে পদে যখন পা ফেলবেন, প্রত্যেক রোজাদার মুসল্লিকে বলছি প্রতিটি পদক্ষেপে আল্লাহকে স্মরণ করুন, আমি এই কাজটা করছি হালাল হচ্ছে না হারাম হচ্ছে, জায়েজ হচ্ছে না নাজায়েজ হচ্ছে, রসুলের অনুমতি আছে কি নাই, এটুকু আল্লাহর হস্তে যাচাই করুন। কারণ আপনি মৃত্যুবরণ করলে আপনার সঙ্গে আমিও যাব না, আপনিও যাবেন না, আপনার ভাই বড় কেউ যাবে না, আপনাকেই কবরে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, যদি সেখানে জবাব দিতে আপনি ব্যর্থ হন আপনাকে জাহান্নামে যেতে হবে। অতএব ভাইরা আমার, বোনেরা আমার, সবার কাছে অনুরোধ থাকবে, যে কাজই করুন না কেন, পবিত্র কোরআন এবং সহি হাদিস, আল্লাহ প্রেরিত অভ্রান্ত ঐশী বিধান, এর আলোকে জীবন গড়ুন, এর আলোকে জীবন গঠন করার জন্য প্রচেষ্টা নিন। আপনি নিঃসন্দেহে বলবেন যে আমি তো সব হাদিস জানি না, আপনার জানার প্রয়োজন নাই, জিজ্ঞাসা অন্তত সৃষ্টি করেন, অন্তরের মধ্যে প্রশ্নের জবাব দেওয়ার লোক আল্লাহ পাকের মেহরবানিতে নদাপড়াতে এসে মজুদ হয়ে আছে, আপনি জিজ্ঞাসা করলে ইনশাআল্লাহ এখান থেকে জবাব পাবেন, এটা আপনাদের সৌভাগ্য। বহু গ্রাম আছে একটা আলেম তারা খুঁজে পায় না, আর আপনার এখানে আলেম ঘুমিয়ে আছে, শুয়ে আছে, বসে আছে, কেন জিজ্ঞেস করবেন না আপনি? জিজ্ঞেস করার দায়িত্বটা তো আপনার, আমার তো নয়, আমার দায়িত্ব উত্তর দেওয়া, আপনার দায়িত্ব জিজ্ঞেস করা। যদি আল্লাহর ওয়াস্তে একটু একটু অনুরোধ আপনাদের কাছে, মেহরবানি করে একটু যাচাই করুন যে কাজটি করছি আল্লাহ রসুলের অনুমতি আছে কি নাই। যেহেতু আমরা মুসলমান, এই অনুমতিটুকু যাচাই করে যদি আপনি দেখেন ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কল করে সামনে এগিয়ে যান। আমাদের দাওয়াত জনগণের কাছে একটাই, আসুন পবিত্র কোরআন সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আর এজন্য আমাদের সামনে রয়েছেন আমার আল্লাহ, আমার রসুল, আমার উদ্দেশ্য আখেরাতে মুক্তি পাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, অন্য কোন কিছুই আমাদের সামনে নাই। কোন পার্লামেন্টের লোভ আমাদের নাই, কোন নেতৃত্বের লোভ আমাদের নাই, কোন কর্তৃত্বের লোভ আমাদের নাই, কোন বড় লোক বিশাল ধনশালী হওয়ার লোভ আমাদের নাই, সেরেব চাই জান্নাতুল ফেরদাউসের এক কোণে একটু স্থান পেতে। আল্লাহ তুমি আমাদের প্রার্থনা কবুল করো, আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم اجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ تَعَالَى وَعَلَى وَعَزُ وَجَلُّ وَتَمُّ أَهَمُّ أَكْبَرُ